বন্দে গুরুপদ বন্দম ভক্তবৃন্দ সমন্বিত শ্রী চৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিত শ্রী নন্দ নন্দন বন্দে রাধিকা চরণদ্বয়ম গোপীজন সমযুক্ত বৃন্দাবন মনোহর হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম যস্যাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চন সর্বগুণৈস্তত্র সমাসতে সুরাঃ হরো অভক্তস্য কুতো মহদ্গুণঃ মনোরথেন সতো ভবতো যস্যাস্তি ভক্তির্ভগবতী অকিঞ্চন সর্বগুণৈস্তত্র সমাসতেশ্বরঃ হরো অভক্তস্য কুতো মহদ্গুণঃ মনোরথেন সতো ধাবতো বহিঃ শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গোপাল জানিয়েছেন যে বদ্ধজীব সর্বদাই অপ্রাকৃত বীর্যবান হরিকথা কীর্তন থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নেওয়ার জন্য সুযোগ খোঁজে। শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভা জানিয়েছেন বদ্ধজীব স্বাভাবিকভাবেই অপ্রাকৃত হরিকথা কীর্তন থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখার বিভিন্ন সুযোগ অনুসন্ধান করে, কিন্তু এই হরিকথা কীর্তনই তাদের একমাত্র ঔষধ। এর দ্বারাই তাদের ভবদাবাগ্নি নির্বাপিত হবে, এর দ্বারাই তাদের চরম মঙ্গল লাভ হবে। হরিকথা কীর্তনকে অনেকে সাধন অঙ্গ বলে মনে করেন, যারা প্রচুর ভজন করেছেন আমার এখানে জ্যেষ্ঠ যারা রয়েছেন তারা আমার এই কথার মর্ম অনুভব করতে পারবেন। আমরা স্বাভাবিকভাবে জানি হরিকথা কীর্তনকে বলা হয় একটা সাধন অঙ্গ। আপনারা নবিধা ব্যক্তির বিভিন্ন কথা আলোচনা করেছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণুস্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম সক্ষম আত্মনিবেদনম ইত্যাদি আলোচনা করেছেন। কিন্তু এটা জেনে রাখুন, ভজন রাজ্যের একটা গোপন রহস্য, শ্রবণ কীর্তন যেমন সাধন অঙ্গ সাধকের পক্ষে, যারা সাধন করছেন তাদের পক্ষে এটা সাধন অঙ্গ, কিন্তু যারা সিদ্ধ অবস্থায় উন্নীত হয়েছেন তাদের পক্ষে এটাই হচ্ছে যেটাকে বলে প্রাপ্ত বস্তু। অর্থাৎ সাধন করার পরেতে আপনি কি পাবেন, সাধ্য বস্তু। সাধ্য এবং সাধন দুটো কথা আছে, যেটাকে গোপিকারা বলছেন, যেমন আমি শ্রবণ কীর্তন করি সংকীর্তন করি এটা আমার সাধন অঙ্গ, কিন্তু যারা সিদ্ধ অবস্থায় রয়েছেন বিষ্ণু গোস্বামী মহারাজের মতো তারা কিন্তু এটা এই শ্রবণ কীর্তনটাই তাদের কাছে সাধ্য হয়ে দাঁড়ায়। বড় আশ্চর্য, এই কথা আপনাদের বিশ্বাস হবে না। প্রথমে শব্দব্রহ্মের অনেক কথা আলোচনা করার কথা ছিল কিন্তু আমি পারলাম না, যেহেতু শব্দ তরঙ্গ অপ্রাকৃত, শব্দ তরঙ্গই হলো শব্দি অর্থাৎ যাকে নির্দেশ করে, সেই জন্য ছিল বিষ্ণু গোস্বামী মহারাজের এত রুচি ছিল। রাত্রির দ্বিঘটিকা থেকে তিনি সংকীর্তন করতেন, শুধু তাই নয় সবাইকে সংকীর্তন করে শোনাতেন, বিভিন্ন জায়গায় প্রচার করতেন। কারণ কি, তিনি নিজেই কীর্তনে প্রতিষ্ঠিত ছিলেন। বৈষ্ণবের যে কীর্তন মূর্তি অর্থাৎ বৈষ্ণবের যে অপ্রাকৃত শব্দ স্বরূপ, পরম পূজ্যনাথ কেশব গোস্বামী মহারাজে অনেক অনেক অনেক সমস্ত আলোচনা আছে, সূক্ষ্ম আলোচনা। আমার একটাই বক্তব্য যে বৈষ্ণবের যতক্ষণ পর্যন্ত না বৈষ্ণবের অপ্রাকৃত শব্দ ব্রহ্ম শব্দস্বরূপ, তার যে বাণী স্বরূপ, এটা অনুভব করা না পর্যন্ত সেই বৈষ্ণবকে আমি অনুভব করেছি কথাটা বলা যায় না, হয় না। বৈষ্ণবের বাণী স্বরূপকে উপলব্ধি করার সঙ্গে সঙ্গেই সেই বৈষ্ণবকে বাস্তবিক উপলব্ধি করা যায়। বাইরের দর্শনের যে ভ্রান্তি দর্শন, তার দ্বারা বৈষ্ণব দর্শন হয় না। যার জন্যই বদ্ধজীব সর্বদাই হরিকীর্তন হরিকথা হওয়ার সঙ্গে সঙ্গে প্রমাদ গণে। এখন আমাদের বিপদ, বিভিন্ন রকম আমাদের স্বেচ্ছাচারিতায় বাধা পড়বে, এইসব হরিকথা আমাদের সুখ হয় না, আমাদের সহজিয়াদের মতো বিভিন্ন রকম সুবিধের কথা আমাদের বলতে হবে, কিন্তু গুরু বৈষ্ণব তা বলেন না। কেন? হরিকথা একচো মহা ঔষধ, সেখানে তারা এটা পরিবেশন করেন, যেমন শ্রীল বিষ্ণু গোস্বামী মহারাজ করতেন। একটা বড় গুরুত্বপূর্ণ কথা যেটা অল্প অল্প বিক্ষিপ্ত আলোচনা করছি আমি, এই আলোচনা আমি আনন্দ হতে পাচ্ছি না, আনন্দিত হতে পারছি না। ব্যাপারটা হলো শ্রীল বিষ্ণু গোস্বামী মহারাজের যে গুরু বৈষ্ণব সেবা আর আমার যে গুরু বৈষ্ণব সেবা, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতালের পার্থক্য বললেও হবে না। যদি আমি হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স বলি তাহলেও আমাকে শাস্তি পেতে হবে। সেখানে প্রভুপাদ বলছেন প্রাকৃত জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের এক অনন্তের পার্থক্য রয়েছে। দের ইজ এ গালফ ডিফারেন্স বিটুইন ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। প্রাকৃত এবং অপ্রাকৃত জগতের সঙ্গে একটা অনন্তের পার্থক্য, এটা কোনো স্বর্গমত্বের পার্থক্য নয়। আমার বড় আশ্চর্য লাগছে, গুরু বৈষ্ণব সেবা করতে গিয়ে গুরু বৈষ্ণবকে যদি আমার সেবা প্রাপ্তির একটা উপকরণ হিসাবে গ্রহণ করি, তাহলে আমি অনন্তকালের জন্য সেবা রাজ্য তো দূরের কথা জড়জগতে পতিত হব। গুরু বৈষ্ণবকে সেবা করা আর গুরু বৈষ্ণবকে সেবার হাতিয়ার করে, আমার নিজের সেবার হাতিয়ার করে আমি নিজের কিছু প্রয়োজনগুলো হাসিল করব, এ দুটো বিষয় আছে। সকালেও আলোচনা করেছি বিক্ষিপ্তভাবে, আমি সন্তুষ্ট হতে পারি নাই। বৈষ্ণবের কৃপা, বাস্তব কৃপা এবং বঞ্চনাময় কৃপা, দুরকম কৃপা আছে। যারা গুরু বৈষ্ণবের কাছে অনুগমন করেন, অভিগমন করেন না, অনুগমন করেন, গমন করেন বললেই ভালো, অনুগমন বললেও বলব মহাজনের আনুগত্য অনুগমন এটা হয়। গুরু বৈষ্ণবের কাছে গমন করেন বিভিন্ন অভিলাষ নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, তাদেরকে গুরু বৈষ্ণব বঞ্চনাময় স্বরূপ প্রকট করেন তাদের কাছে, তাদেরকে সেই সব দিয়েই বিতাড়িত করেন। তারা ওই সব প্রতিষ্ঠার বস্তু, লাভ প্রতিষ্ঠা পূজা এগুলো নিয়ে তারা চলে যান। যারা বাস্তব ছিল বিষ্ণু মহারাজের মতো সেবক হতে পেরেছেন, আমি পারবো কি না জানি না, তাই জন্যই হয়তো তার কৃপা নেওয়ার জন্য এসেছিলাম। তিনি অন্তর থেকে যে গুরু বৈষ্ণবের সেবা করেছিলেন তার কোনো উদাহরণ এই জগতে আমার আছে বলে মনে হয় না। ছিল বামন গোস্বামী মহারাজের কথা আলোচনা করতাম যখন সুযোগ হতো, সেখানেও শুনেছি বড় আশ্চর্য এইসব গুরু সেবা। তাই জন্য তার বাণীস্বরূপের কিঞ্চিৎ তার কৃপাতে সব প্রিকাশ বস্তু তাকে আমি জোর জবরদস্তি জানতে পারি না। তিনি আমার কাছে তার স্বরূপকে কৃপা করে কিঞ্চিৎ প্রকট করেছিলেন, যার জন্য এই সামান্য কথা আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। পরম পূজাত কেশব গোস্বামী মহারাজ বলতেন, যদি তোমরা ক্ষেতেতে চাষ করে থাকো, ফসল বুনে থাকো, তবে সেই ফসলটাকে নির্বিঘ্নে ঘরে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে একটা পাঁচিল দিতে হবে, অর্থাৎ বেড়া দিতে হবে। যদি তোমরা এই বেড়াটা দিতে ভুলে যাও, তাহলে সেখানে ছাগল ভেড়া এসে, গরু মহিষ এসে সমস্ত খেয়ে নেবে। সেই জন্য আমাদেরকে সর্বদাই গুরু বৈষ্ণব তাদের যে তীব্র শাসন অনুশাসন, সে অনুশাসনের ভেতরেই আমাদেরকে থাকতে হবে, কপটতা করে নয়। নিশ্চিতভাবে যে ছোট ছোট ছেলেগুলো যা বললেন, আমি বড় আনন্দিত হলাম এখানে এসে। আমি মনে করছি না আমার সময় নষ্ট হলো, অনেক জায়গায় গিয়ে ডাকলে আমি যাই না, একদমই খুব কম গেলে মনে হয় সময়টা নষ্ট হয়ে গেল, কিন্তু এখানে এসে মনে হলো যে আমি সত্যি মহারাজের কৃপা হয়তো তিনি দেবেন আমার মনে হলো। আর বিষয়বস্তু হলো এই যে পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ বলতেন, যদি আমরা এই সাধন ভজনের ক্ষেত্রে যদি আমরা তীব্রভাবে অনুশাসনের একটা বেড়া না দিয়ে দিই, স্বেচ্ছাচারিতা ইচ্ছা মতো চলি, তাহলে সেখানে দেখা যাবে আমরা কিন্তু কোনোরকমভাবে কৃতকার্য হতে পারবো না। আর গুরু বৈষ্ণবের কাছে থেকে লাভ পূজা প্রতিষ্ঠার ইচ্ছা, এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর সর্বনাশের পথ। গুরু বৈষ্ণবকে কাজে লাগিয়ে আমি আমার হাতিয়ার বানিয়ে আমি সমস্ত কিছু আদায় করে নেব। আরেকটা কথা পরম পূজ্যপাদ কেশব গোস্বামী বলতেন, যে শ্লোক দিয়ে আমি শুরু করেছি তার ব্যাখ্যা করার সময় নাই, যেখানে বলছেন হরৌ অভক্ত সকুত মহৎ গুণাহা, যেখানে বলছেন হরির যারা অভক্ত আর তা হরিভক্ত নয়। দুই সম্প্রদায় আছেন মূলে বিচার করলে, কৃষ্ণভক্ত ভবেদ দৈব অসুরস্তদ বিপর্যয়, তাই তো? কৃষ্ণভক্ত ভবেদ দৈব ভবেদ বিধিলিঙ্গ। সেখানে পরম পূজ্য কেশব গোস্বামী মা আলোচনা করছেন, আমিও এই কথাই তার আদের আনুগত্য বলে থাকি, যে আপনারা যদি মনে করেন আপনাদের মধ্যে অনেক গুণশালী ব্যক্তি থাকতে পারেন, এখানে অনেক ব্যক্তি উপস্থিত আছেন, তাদের গুণাবলী যদি অনেক কিছু থেকে থাকে, কিন্তু সেই গুণাবলী আমি যদি বৈষ্ণবের গুণাবলীর সঙ্গে কল্পনা করি তুলনা করি সেটা হয় না। বৈষ্ণবের যে গুণাবলী সেটা হচ্ছে অপ্রাকৃত গুণাবলী, সেই গুণাবলীর সঙ্গে প্রাকৃত জগতের কোনো ব্যক্তি যতই গুণ থাকুক সেইগুলোকে তুলনা করলে আমাকে বোকা মূর্খ বলা হবে। অপ্রাকৃত গুণাবলী বৈষ্ণবের থাকে, আর জড়জগতের যারা আছেন তারা প্রাকৃত গুণাবলী, যেটাকে বলে প্রকৃতি ক্রিয়ামানানি গুণ কর্মের অবসহ, যে কথাটা বলা হয়েছে গীতাতে, প্রকৃতির প্রভাবেতে, প্রকৃতির গুণের প্রভাবেতে সমস্ত জগৎ লোক পরিচালিত হচ্ছে, কিন্তু বৈষ্ণব কিন্তু কোনো গুণের অধীন নয়। তাই আজকে একজন প্রশ্ন করেছেন, আপনি তো যাকে তাকে গোস্বামী বলেন না, আজকে ওনাকে গোস্বামী বললেন। আমি বললাম আমি ঠিকই বলেছি, ওনার কৃপাতে আমি অনুভব করেছি, ওনাকে অবশ্যই গোস্বামী বলা যায়, কিন্তু বাজারে যেখানে সেখানে গোস্বামী বলা হয় আমি তীব্র প্রতিবাদ করি। বিভিন্ন চণ্ডীগড়েও আমি একজন বড় বৈষ্ণব হঠাৎ একজনের সম্বন্ধে গোস্বামী বললেন, তার দুদিনের মধ্যে তার স্বরূপ প্রকাশ পেল। এ ধরনের সহজিয়া ক্রিয়াকর্ম করার জন্য আমার ইচ্ছা নাই কোনোরকমভাবেই, তার জন্য অনেকেই আমার এই তীব্র কথাকে পছন্দ করেন না। যাই হোক, যদি তারা নিরপেক্ষ হন তাহলে দেখবেন আমি চেষ্টা করছি গুরুবর্গের ধারা, পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ, ছেলে ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ, প্রভুপাদের ধারাকে যতটা পারা যায়, হয়তো আমার দ্বারা হবে না, কিন্তু বিষ্ণু গোস্বামী মহারাজ যদি কৃপা করেন হয়তো পারতে পারি যতটা সম্ভব। এই কথা বলে আজকে আপনাদের কাছে বিদায় নিতে চাই, অধিক রাত্রি হয়েছে, অনেক কিছু বলবার ইচ্ছা ছিল কিন্তু সময় পারমিট করলো না। ওয়াঞ্ছা কল্পতরু অবশ্যকে পাসিন্দু ব্যবহার পতিতানং পাবনে ভবিষ্যৎ জীবনে।